কোনিচুয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ 35তম পাঠের মূল বাক্য হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে মূল্য পরিশোধ করা যাবে কি, বা আক্ষরিকভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। কেন্তার সঙ্গে আন্না একটি কনভেয়ার বেল্ট সুশি রেস্তোরাঁয় এসেছে। এ ধরনের রেস্তোরাঁয় গ্রাহকদের সামনে একটি কনভেয়ার বেল্টের উপরে সুশি ভর্তি বাটি চলমান থাকে, যেখান থেকে গ্রাহকরা পছন্দ মতো বাটি তুলে নিতে পারেন। তারা টাটকা মাছ দিয়ে তৈরি সুশি উপভোগ করল। এবার তাহলে শোনা যাক 35তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। কেন্তা রেস্তোরাঁর ক্যাশিয়ারকে বলল অনুগ্রহ করে বিলটা দিন। ওকানজো মানে হল বিল। লক্ষ্য করুন, খানজো অর্থাৎ বিল শব্দটির আগে সম্মানসূচক উপসর্গ ও যুক্ত করে এটিকে মার্জিত রূপ দেয়া হয়েছে। আবার ওকানজো শব্দটি বাক্যের কর্মপদ বলে এর পরে বসেছে কর্মপদ নির্দেশক পার্টিকেল ও, এর পরে আছে ওনেগাইশিমাস, এর অর্থ প্লিজ, অনুগ্রহ করে ইত্যাদি। ওকানজো ও ওনেগাইশিমাস কথাটি সাধারণত রেস্তোরাঁয় বিল চাওয়ার সময় ওয়েটারকে বলা হয়। কামিল ভাই, দোকানে মূল্য জিজ্ঞেস করতে চাইলে কি বলতে হবে? সেক্ষেত্রে বলতে পারেন ওইকুরা দেসকা, এটির দাম কত। আবার ফিরে যাই কথাবার্তায়। ক্যাশিয়ার উত্তর দিলেন জেমবুদে গোসেন নিহাকু এন দেস, সর্বমোট 5,200 ইয়েন। মনে হচ্ছে আন্না আর কেন্তা প্রচুর খাবার খেয়েছে। জেমব মানে হল সব, দে এই পার্টিকেল দিয়ে এখানে পরিসর বোঝাচ্ছে, কাজেই জেমবুদে অর্থ হল সব মিলে অর্থাৎ সর্বমোট। এই শব্দগুচ্ছ প্রায় কাজে লাগে, তাই এটি মুখস্থ রাখার চেষ্টা করুন। গোসেন নিহাক অর্থ হল 5,200। গো মানে 5, সেং মানে হাজার, নি হল 2 এবং শিয়াকু অর্থ হল শত। এম কথাটির অর্থ ইয়েন, জাপানি মুদ্রা। এই পাঠে আমরা প্রথমবার শুনলাম 100 এর চেয়ে বড় সংখ্যা। প্রথমে হ্যাক অর্থাৎ শত নিয়ে বলা যাক। 100 মানেও শাকু। আবার এই শাকু শব্দটির আগে এক বাদে অন্যান্য সংখ্যাও জুড়ে দেয়া যায়, কাজেই 200 মানে হল নিহাকু। তবে কোন কোন সংখ্যার পরে শাকু শব্দটির উচ্চারণ বদলে যায়। 300 হল সামব্যাক, 600 হচ্ছে রোপ্যাক, এবং 800 মানে হাপ্যাক। আচ্ছা, হাজার অর্থাৎ সেন শব্দটির ক্ষেত্রেও কি একই ব্যাপার ঘটে? মানে হাজারে গুণিতক বোঝাতে কি সেন শব্দটির আগে সংখ্যা জুড়ে দেয়া যায়? হ্যাঁ, 1,000 যথারীতি সেন, এরপর একাধিক হাজারের ক্ষেত্রে একইভাবে সংখ্যার পরে সেন বসবে। তবে এখানেও কিছু কিছু ক্ষেত্রে সেন শব্দটির উচ্চারণ বদলে যাবে, যেমন 3,000 হবে সানজেম এবং 8,000 হাসেম। 10,000-এর গুণিতক হলে কিভাবে বলা হয়? 10,000-এর গুণিতক বোঝাতে সংখ্যার সঙ্গে মাম শব্দটি ব্যবহার করা হয়, আর 10,000 হল ইচিমাম। তাহলে ইয়াকু শব্দটির সঙ্গে মান জুড়ে দিলে হয়ে যাবে ইয়াকু মান 1,000,000, তাই না? ঠিক ধরেছেন। এরপর কেন্তা ক্যাশিয়ারকে জিজ্ঞেস করল ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাসকা, ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করা যাবে কি। আক্ষরিক অর্থ হল ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি, এটাই হল আজকের মূল বাক্য। ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড, এটি হল ইংরেজি শব্দের জাপানিকরণ। এই পার্টিকেল বাক্যের মূল প্রসঙ্গের পরে বসে। স্কাইমাস ব্যবহার করতে পারা, এই ক্রিয়াটি আসলে স্কাইমাস অর্থাৎ ব্যবহার করা ক্রিয়াপদ থেকে গঠন করা একটি পরিবর্তিত ক্রিয়ারূপ। এই ক্রিয়ারূপ দিয়ে কোনো কিছু করার সক্ষমতা বা অনেক ক্ষেত্রে সম্ভাব্যতা বোঝায়। চলুন আজকের মূল বাক্যটি অনুশীলন করা যাক। ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাসকা, উত্তরে ক্যাশিয়ার বললেন হাই 使えます。 হ্যাঁ, ব্যবহার করা যাবে। হাই মানে হ্যাঁ, স্কাইমাস অর্থ হল ব্যবহার করতে পারেন। এবার চলুন আরেকবার শোনা যাক 35তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাস কা, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি? ও কানজো ও নেগাইশিমাস। জেমবুদে 5200円 です। ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাস কা? হাই, স্কাইমাস। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা একটি ক্রিয়াপদের সক্ষমতা জ্ঞাপক ক্রিয়ারূপ শিখেছি, তা হচ্ছে সুকাইমাস। এই ধরনের ক্রিয়ারূপ কিভাবে গঠন করতে হয় অনুগ্রহ করে তা শিখিয়ে দিন। চলুন টিচারের কাছ থেকে জেনে নেওয়া যাক। টিচার বললেন, ক্রিয়ার এই রূপটির দুরকম অর্থ হয়ে থাকে। এর একটি হল কোনো কিছু করার সক্ষমতা, যেমন আমি জাপানি ভাষায় কথা বলতে পারি। এটি বোঝাতে কথা বলা অর্থাৎ হানাশিমাস ক্রিয়াটির পরিবর্তিত রূপ হানাসেমাস অর্থাৎ বলতে পারা রূপটি ব্যবহার করা যায়। অন্য ব্যবহারটি হল নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কিছু করার অনুমতি, যেমন ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কিনা তা জিজ্ঞেস করতে স্কাইমাস অর্থাৎ ব্যবহার করা ক্রিয়াটি পরিবর্তন করে স্কাইমাস ব্যবহার করতে পারা বলা হচ্ছে। সব ক্রিয়ার এই রূপটি নেই। যেসব ব্যাপার লোকের ইচ্ছের উপর নির্ভরশীল নয় ওইসব ক্রিয়ার এই রূপটি নেই, যেমন বৃষ্টি পড়া হুরিমাস। এবার ক্রিয়ার সক্ষমতা বা সম্ভাব্যতা জ্ঞাপক রূপ কিভাবে তৈরি করা যায় তা বলা যাক। যেসব ক্রিয়াপদের মাস অংশের ঠিক আগে থাকে এ অথবা একার যুক্ত ব্যঞ্জন তাদের ক্ষেত্রে মাস অংশটির আগে জুড়ে দিন ডারে, তাহলে থাবেমাস অর্থাৎ খাওয়া ক্রিয়াটি হয়ে যাবে থাবেরারেমাস খেতে পারা বা খাওয়ার যোগ্য হওয়া। আবার যেসব ক্রিয়াপদের মাস অংশের ঠিক আগে থাকে ই বা ইকার যুক্ত ব্যঞ্জন তাদের ক্ষেত্রে দুটি নিয়ম প্রযোজ্য। একটি নিয়ম হল কোনো কোনো ক্রিয়ার এই ই উচ্চারণটিকে এ বানানো, কাজেই হানাশিমাস কথা বলা এই ক্রিয়াটি হয়ে যাবে হানাসেমাস কথা বলতে পারা, স্কাইমাস ব্যবহার করা হয়ে যায় স্কাইমাস ব্যবহার করতে পারা। আর এই ধরনের অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে মাস অংশের আগে ডারে জুড়ে দিতে হবে মিমাস দেখা, এই ক্রিয়াটি হয়ে যায় মিরারেমাস দেখতে পারা। আবার কোন কোন ক্রিয়া সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে না, কিমাস আসা, এই ক্রিয়াটি হয়ে যায় কোরারেমাস আসতে পারা, সিমাস করা, এই ক্রিয়াটি হয়ে যায় দেকিমাস অর্থাৎ পারা। কাজেই এগুলো মুখস্থ রাখার চেষ্টা করুন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। আজ শেখা যাক কিছু ইলেকট্রনিক শব্দ। ক্যাশ রেজিস্টারে বারকোডের পাঠোদ্ধার করার শব্দ, ঠিক এটি বোঝানোর ধন্যাত্মক শব্দ হল পিপ। পরপর দুবার বলা হলে এটি শোনাবে পি পি, তাই না? হ্যাঁ। এবার পরের শব্দটি শুনি। মনে হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার কাজ শেষ হয়েছে। ঠিক বলেছেন, এর ধন্যাত্মক শব্দ হল চিং। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ পি এবং চিং। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, কিন্তা আমাকে সুশি খাওয়ালো। খাবার খেয়ে বলতে হয় গুচিসো সামা। কেউ খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেও খাওয়ার পর বলতে হয় গুচিসো সামা। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল ক্রেডিট কার্ড ওয়া স্কাইমাস কা, ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে কি? আগামী পর্বে আন্না এবং সাকুরা শিজুওকা থেকে টোকিওতে ফিরে আসবে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।